ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে তোমারই ছবি এঁকেছি আমি। তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে তোমারই ছবি এঁকেছি আমি। সে তোমায় ভিজিয়ে গেল অন্তরে, আলপনা এঁকে যে গেল শ্রাবণ, সে তোমায় ভিজিয়ে গেল অন্তরে, আলপনা এঁকে যে গেল। ধুয়ে গেছে তোমার চোখের কাজল, বৃষ্টি হয়ে মন ছুঁয়ে যে গেল, বৃষ্টি হয়ে মন ছুঁয়ে যে গেল আমি। তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে তোমারই ছবি এঁকেছি আমি। দুচোখে তোমারি ছবি আঁকে, রিম ঝিম রিম ঝিম বৃষ্টি ঝড়ে, দুচোখে তোমারি ছবি আঁকে। লজ্জা জড়ানো ঠোঁটের মুচকি হাসি, এমন দোলা দিয়ে যায় যে ভেসে, এমন দোলা দিয়ে যায় যে ভেসে আমি। তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে তোমারই ছবি এঁকেছি আমি।